زيدٌ مجيد নামা সালুয়াদি বিটাপাড়া যুব সংঘের উদ্যোগে নামা সালুয়াদি বিটাপাড়া প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত ষষ্ঠ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত মোকাররম সভাপতি অত্র এলাকার আমার মুআজ্জাজ মোকাররম ওলামায়ে কেরাম অত্র অঞ্চলের সম্মানিত মুরব্বিয়ানে আজাম আমার সম্মানিত যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ তাফসিরুল কোরআন মাহফিলে এক মোবারকময় মজলিসে আল্লাহ পাক আমাদেরকে সেই সালাতুল আসরের পর থেকে শুরু করে অনেক সম্মানিত ওলামায়ে কেরামের কাছ থেকে কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহর দিন সম্পর্কে কিছু কথাবার্তা শোনার এবং এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে বোঝা গিয়েছে আমাদের এই গ্রামের যুব সমাজ এবং মুরব্বিয়ানদের কোরআন সুন্নার প্রতি যথেষ্ট মহব্বত আছে এবং কোরআন সুন্নার দিনই আলোচনা শোনার যথেষ্ট আগ্রহ আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতক্ষণ অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন এবং আমার পরেও আলহামদুলিল্লাহ আরো বড় বড় ওলামায়ে কেরাম আছেন আলোচনা করবেন ইনশাআল্লাহ আমি মাঝখান দিয়ে অল্প একটু সময় আপনাদের সামনে কোরআন এবং সুন্না থেকে কিছু বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দেন এজন্য সকলে প্রথমে একটু আল্লাহর কাছে দোয়া করি সকলে বলি আমিন আমার আলোচনা অনেকে ইতিপূর্বে ইউটিউবে অনলাইনে শুনেছেন আমাদের একটি ওয়েবসাইট আছে তাফসিরুল কোরআন ডট কম এই ওয়েবসাইটে আমাদের কোরআনে কারিমের তাফসির আমাদের বিষয়ভিত্তিক জুমার খুতবা আলোচনা সব মাসালা মাসাইল ফতোয়া সব দেওয়া আছে অনেক ভাই শুনেছেন কিন্তু সরাসরি হয়তো দেখেন নাই আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে সরাসরি আপনাদের সোহবতে আসার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন এই জন্য আমি নিজেকেও অনেক বরকতময় মনে করছি যে আপনাদের সোহবতে আসতে পেরেছি আল্লাহ পাক আমাদেরকে আলোচনার শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শোনার তৌফিক দিন সকলে বলি আমিন আমার আলোচনা যারা ইতিপূর্বে শুনেছেন তারা জানেন যে আমি আলোচনার মধ্যে কোনো গল্প কাহিনী কোনো কবিতা এগুলো আলোচনা করব না আমি যতক্ষণ একটু সামান্য কথা বলবো আমি ইউনিভার্সিটিতে যেরকম ক্লাস নিই তো এরকম একটা ক্লাস নিব শুধু এই ক্লাসটা ইউনিভার্সিটির আমাদের স্টুডেন্ট থাকে এক ধরনের সব এক লেভেলের আর এখানকার যে ক্লাসটা এই ক্লাসে আমার মুরব্বিয়ানও আছেন যুবকও আছেন শিশুও আছে কিশোর আছে মহিলা আছে মা বোন আছে সবাইকে নিয়ে একটা ক্লাস এই ক্লাসে আমি কিছু কথা বলবো আপনারাও যা জিজ্ঞাসা করব কিছু বলবেন কোনো লজ্জাবোধের কিছু আছে মুরব্বীরা একটু প্রথমেই মুরব্বীদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মুরব্বীরা হয়তো মনে করতে পারেন আমার ছেলের বয়সী আমার নাতির বয়সী আবার আমাকে জিজ্ঞাসা করে এত বড় বেয়াদবি এর জন্য বেয়াদবি হইলে আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি জিজ্ঞাসা করলে একটু কথাবার্তা বলবেন তাহলে আমি বুঝবো যে আমি অন্য জায়গার মানুষ আমার কথা আপনারা বুঝতেছেন আপনাদের কথা আমি বুঝতেছি আমার আজকের আলোচনার বিষয়বস্তু হবে একটি বিষয় হলো যুব সমাজ আজকের এই মাহফিলের আয়োজন করেছেন যুব সমাজ আমাদের সমাজের শক্তি দেশের শক্তি এই জন্য যুব সমাজকে কেন্দ্র করে যুব সমাজের সমস্যা এবং সমাধান এই বিষয়ে আমরা কিছু কথা বলবো আর তো যেহেতু ওয়াজ মাহফিল সবাইকে কেন্দ্র করে এজন্য সবাইকে কেন্দ্র করে একটা আলোচনা করব আমার আলোচনাটা দুই ভাগে বিভক্ত থাকবে, একটা হলো আমাদের সবার জন্য, আরেকটা হলো যুব সমাজকে কেন্দ্র করে। যুব সমাজটাও সবার জন্যই, কারণ যুব সমাজ তো আমাদের এই ছেলে, আমাদের এই ভাই, আমাদের এই নাতি, তারা ঠিক হইলে পুরো সমাজ ঠিক, কে বলেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে আসি, আমরা যারা এখানে বসে আছি, আমাদের আজ থেকে 100 বছর আগে এই গ্রামে যে মানুষগুলো ছিল, এই মানুষগুলো কি এখন আছে? এরা কোথায়? মাশাআল্লাহ, সবাই দেখি এরা কোথায় গেছে, ঠিকানাও জানে, সব জানে মাশাআল্লাহ। তাহলে এরা কোথায় গেছে? কি পিছনের এরা মনে করতেছে না, মনে কবরে যায় নাই নাকি? কোথায় গেছে? আলহামদুলিল্লাহ। এই জন্য জেনে রাখতে হবে যে আমাদের 100 বছর আগের যে মানুষ এই গ্রামে বসবাস করতেন, তারা সবাই যেই জায়গায় গেছেন, আমি আর আপনি যারা আজকে এখানে ওয়াজ করতেছি আর শুনতেছি, তারা কোন জায়গায় যাব? কবরেই যাবেন মাশাআল্লাহ। তাহলে কোথায় যাবেন? গন্তব্যস্থল ঠিক আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে একটা সূরা নাজিল করছেন, সূরাটার নাম হলো সূরা তাকাসুর। এই সূরাটা অনেকেই জানেন, এটা প্রায় বাংলা সূরা। বাংলা সূরা বুঝেন, কোরআনে কারিমের কিছু সূরা আছে বাংলা, কিছু সূরা আছে আরবি। বলে কোরআন তো সব আরবি, আবার বাংলা আসলো কোথা থেকে? এক ছেলে সৌদি আরব গেছে, সৌদি আরব গিয়ে বলতেছে, মা এই দেশে সব আরবি, খালি আজানটা বাংলায়। কারণ কি? বাংলাদেশে যে আজানটা দেয় সৌদি আরব সেই আজান দেয়, তাহলে বাংলাদেশে যেটা শুনছি এখানেও সেটা শুনি, এটাই শুধু বাংলায় দেয় আজানটা, আর সবকিছু আরবিতে। তো কিছু সূরা আছে প্রতিদিন আমরা তেলাওয়াত শুনি, শুনতে শুনতে এগুলো আর আরবি না, এগুলো বাংলা হয়ে যায়। যেমন ধরেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এটা কিন্তু বাংলা সূরা, এটা শুনলে আমরা সবাই ছোট বড় শিশু বৃদ্ধ সবাই জানি। ঠিক এরকম একটা সূরা আছে, সূরার নাম হলো আত-তাকাসুর। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে লক্ষ্য করে বলেন, বান্দা তোমার সম্পদ বাড়ানোর জন্য, টাকা পয়সা বাড়ানোর জন্য, তোমার প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য, তোমার সন্তান সন্ততি বাড়ানোর জন্য, তোমার সহায় সম্পত্তি ব্যবসা বাণিজ্য সবকিছু বাড়ানোর জন্য তাকাসুরের প্রতিযোগিতায় বান্দা তুমি লিপ্ত হয়ে আসো। হাত্তা সুরতুমুল মাকাবির, তবে বান্দা জেনে রাখো তোমার যত দৌড়ানি আছে, এই দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় গিয়ে তোমার দৌড়টা থেমে যাবে, সেই জায়গাটার নাম হলো মাকাবির। সেই জায়গার নাম কি? মাকাবির। মাকাবির মানে কবরস্থান, মাকাবির মানে কবরস্থান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যত দৌড়াইতে পারস দৌড়া, দৌড়াইতে দৌড়াইতে দৌড়াইতে যেই জায়গায় যাই থামবি, সেই জায়গা তোর বাড়ি থেকে বেশি দূরে না, তোর বাড়ির আশেপাশেই আছে, সেই জায়গার মধ্যে তোমার বাপ শুয়ে আছে, মা শুয়ে আছে, দাদা শুয়ে আছে, দাদি শুয়ে আছে, দাদা দাদির পূর্বে শত শত বছরের মুরব্বিয়ান তোমার ঘরের পাশে কবরস্থানে শুয়ে আছে। বান্দা তুমিও যত দৌড়ানি দৌড়াও না কেন, তোমার দৌড়ানির শেষ গন্তব্যস্থল কবরস্থান। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের দৌড় কোন পর্যন্ত? কি আপনাদের দৌড় কোন পর্যন্ত? মোল্লার দৌড় কোন পর্যন্ত? মাশাআল্লাহ। আপনাদের দেশের মোল্লাদের দৌড় মসজিদ পর্যন্ত? তাহলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আপনাদের দৌড় কোন পর্যন্ত? কবরস্থান পর্যন্ত। কবরস্থান বেশি দূরে না মসজিদ বেশি দূরে বলেন আবার? দুইটা এক জায়গায়, কিন্তু যেখানে মসজিদ থাকে সেখানে কবরস্থান থাকে, যেখানে কবরস্থান থাকে যেখানে মসজিদ থাকে, দুইটা কাছাকাছি একটার সাথে একটার গভীর সম্পর্ক আছে। আমরা মনে করি মোল্লারা বেশি দূর দৌড়াইতে পারে না, আমরাই মনে হয় দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দৌড়াইতে পারি। আল্লাহ বলেন, বান্দা মোল্লার দৌড় যেখানে তোমার দৌড়ো সেখানে, তুমি মোল্লার দৌড়ের থেকে বেশি আর দৌড়াইতে পারবে না। মোল্লা সর্বোচ্চ মসজিদ পর্যন্ত দৌড়ায়, বান্দা তুমিও সর্বোচ্চ কবরস্থান পর্যন্ত দৌড়াইবা, এর বেশি আর দৌড়াই যেতে পারবি না। কি পারবেন এর বেশি? তাহলে বোঝা যায় মোল্লার দৌড়ে থেকে আমাদের দৌড় আর বেশি নাই এক জায়গায়। এই কবরস্থান থেকে বাঁচার জন্য দুনিয়াতে মানুষ কতই না চেষ্টা করে, দুনিয়াতে কেউ কিন্তু শখ করে ইচ্ছা করে কবরস্থানে যেতে চায় না। বাচ্চার যখন বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যায়, বাচ্চা আগা থেকে গণনা করতে থাকে কোন দিন তার বার্ষিক পরীক্ষা শেষ হবে, কোন দিন তার নানার বাড়িতে যাবে, কোন দিন দাদার বাড়িতে যাবে, কোন দিন কক্সবাজার যাবে, কোন দিন সিলেট যাবে, কোন দিন কি যাবে। এক মাস দুই মাস তিন মাস আগ থেকে বাচ্চার শুধু আগ্রহ থাকে অমুক জায়গায় যাবে, অমুক জায়গায় যাবে। কিন্তু কবরস্থান এমন এক জায়গা যেই জায়গায় যাওয়ার জন্য কেউ এরকম আগ্রহ ভরে অপেক্ষা করে না। কোন দিন আমার বার্ষিক পরীক্ষা শেষ হবে, কবরস্থানে যাব, কবরস্থানের জন্য আমি রেডি হয়ে বসে আছি, এরকম আল্লাহর কোনো বান্দা দেখছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা আল জুমুয়ার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু, মৃত্যু এমন এক জিনিস যেই জিনিস থেকে বাঁচার জন্য তুমি কত না ফলাও, কত না লুকাও, কত না সরে যাও। অসুখ হওয়ার আগে ডাক্তারের কাছে দৌড় দাও, হসপিটালে ভর্তি হয়ে যাও, উদ্দেশ্য হলো মৃত্যু থেকে রক্ষা পাওয়া, মৃত্যু থেকে বাঁচা, মৃত্যু থেকে লুকানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন্নাহু মুলাকীকুম, বান্দা যত লুকাও না কেন, মওত এমন এক জিনিস যেই জিনিস তোমার সাথে মোলাকাত করবেই করবে। আল্লাহ আকবার। মৃত্যু থেকে পালানো, মৃত্যু থেকে লুকানোর মতো জায়গা আল্লাহর জমিনে আসমানে কোনো জায়গায় নাই। সেই মৃত্যু হওয়ার পরে আমাদের সবার গন্তব্যস্থল ওই দিকেই, ওই স্টেশনের নাম কবর। আখেরাতের এক নম্বর স্টেশন যেখান থেকে ট্রেনের যাত্রা শুরু, ওই স্টেশনের নাম হলো মাকাবের, ওই স্টেশনের নাম হলো কবরস্থান। ওই স্টেশনে ট্রেনে উঠার সময় প্রথম স্টেশনে চেক করে করে তোলা হয়। প্রথম স্টেশনে যখন আপনি ট্রেনে উঠার জন্য যাইবেন, তখন আপনার সবকিছু ঠিক আছে কিনা, টিকিট কাটছেন কিনা, সবকিছু ঠিক আছে কিনা, এটা দেখার জন্য ওই স্টেশনে চেকপোস্ট বসানো হয়। ওই চেকপোস্টের নাম হলো মুনকার নকির। ওই চেকপোস্টের নাম কি? মুনকার নকির। মুনকার নকির আমাদের থেকে সর্বপ্রথম একটা পরীক্ষা নেবেন। এই পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন, তাহলে আপনি জান্নাতের ট্রেনে উঠে যাবেন, সুবহানাল্লাহ। আর যদি এই পরীক্ষা যদি আপনি ফেল করেন, তাহলে আপনাকে জাহান্নামের ট্রেনে তুলে দিবে। জান্নাতের ট্রেনে উঠার চেষ্টা করলেও বান্দা উঠতে পারবে না। আল্লাহু আকবার। কবর কঠিন মুসিবতের জায়গা, আরামের জায়গা না, খুব কঠিন একটা জায়গা। যেখানে আমরা দুনিয়াতে নিজে থাকার জন্য রুমটা কত বড় করি, সেই কবরের মধ্যে ছোট্ট একটা জায়গার মধ্যে মাটির গভীরে আমাকে আপনাকে শোয়াই রেখে আসবে। রেখে আসার পরে কবরের মধ্যে মুনকার নকির আসবে। মুনকার নকির এসে আপনাকে কিছু প্রশ্ন করবে। সেই প্রশ্ন কয়টা? জি মাশাআল্লাহ, প্রশ্ন আউট হয়ে গেছে। আপনারাও দেখি প্রশ্ন পাই গেছেন, পরীক্ষার আগে প্রশ্ন আউট হয় না? প্রশ্ন আউট হলে সবাই পাই যায়। আজকে মনে হয় ইন্টারনেটের যুগ, এই জন্য আপনারাও পাই গেছেন নাকি? কবরের মধ্যে গোপন পরীক্ষা হয়, কেউ দেখে না, কেউ জানে না, কেউ শুনে না, কিন্তু দেখেন কবরের উপরে জমিনে বসিয়েও সেই কবরের প্রশ্ন আমরা পেয়ে গেছি। কবরের প্রশ্ন কয়টা? এক নম্বর প্রশ্ন কি? মাশাআল্লাহ, এই গ্রামের মানুষ তো প্রশ্ন পাইছে তো পাইছে, মুখস্থ করে ফেলছে মাশাআল্লাহ। এক নম্বর প্রশ্নের নাম হলো মার রাব্বুকা। দুই নম্বর প্রশ্ন হলো আমা দীনুকা। তিন নম্বর প্রশ্ন হলো আমান নাবিয়ুকা। তাহলে প্রশ্ন হলো তিনটা, একটা হলো রব নিয়ে, একটা হলো দিন নিয়ে, আরেকটা প্রশ্ন হলো নবী নিয়ে। সুবহানাল্লাহ, তাহলে প্রশ্ন কয়টা, কত নম্বরের পরীক্ষা? জি 100 নম্বরের পরীক্ষা। তাহলে এক এক প্রশ্ন কত করে? এই গ্রামে মনে অঙ্ক কম পারে নাকি? হ্যাঁ, অঙ্ক কম পারেন নাকি? তাহলে এক একটা প্রশ্ন কত করি হয়? জটিল হিসাব 33 থেকে কিন্তু কিছু বেশি আছে। আচ্ছা যাই হোক, ধরে নিলাম একটা 33 করে। আল্লাহ আকবার। কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা প্রশ্নের মাধ্যমে আমার আপনার পুরা জিন্দিগির সমস্ত হিসাব আল্লাহ নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। পাতিলের মধ্যে 10 কেজি ভাত রান্না করতেছেন, ফাতিলের ভাত সিদ্ধ হয়েছে না কাঁচা আছে এটা দেখার জন্য কিন্তু সবগুলা ভাত টিপ দেওয়া লাগে না। টিপ দিতে হয় কয়টা? একটা দুইটা টিপ দিলেই বোঝা যায় ফাতিলের ভাত সবগুলা নরম হয়েছে না শক্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে এমন কিছু পরীক্ষার ব্যবস্থা করে রেখেছেন যেখানে তিনটা প্রশ্ন টিপ দিলে আপনার পুরা জিন্দগির সকল খবর এসে যাবে। সুবহানাল্লাহ। এই তিনটা হলো পাসওয়ার্ড, কম্পিউটারের পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড খুলতে পারলে সব কম্পিউটারের সব ওপেন হয়ে যায়। ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা প্রশ্নের ব্যবস্থা করে রেখেছেন। এই তিনটা প্রশ্নের মধ্যে আমলের কোন হিসাব নাই। হিসাবগুলা কিসের? এই তিনটা প্রশ্ন কিসের সাথে? ইমানের সাথে না আমলের সাথে? কি এটা বুঝেন নাই? তিনটা প্রশ্ন কিন্তু ইমানের সাথে সম্পৃক্ত। মার রাব্বুকা, তোমার রব কে ছিল? ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল? ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? তিনটা কিন্তু ইমানের সাথে সম্পৃক্ত। কবরের এই পরীক্ষার মধ্যে জিজ্ঞাসা করা হবে না, বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছিলে কিনা? জিজ্ঞাসা করা হবে, বান্দা তুমি রোজা রাখছিলে কিনা? বান্দা যাকাত আদায় করেছিলে কিনা? বান্দা হজ্জে বাইতুল্লাহ তুমি সম্পাদন করেছিলে কিনা? বান্দা তুমি পর্দা করেছিলে কিনা? বান্দা তুমি দান খায়রাত সদাকা করেছিলে কিনা? বান্দা তুমি আরেক বান্দার হক যথাযথভাবে আদায় করেছিলে কিনা? এই পরীক্ষার প্রশ্ন আছে নাকি? তাহলে এগুলা দরকার নাই নাকি? যেহেতু পরীক্ষায় আসবে না তো ওই প্রশ্ন পড়ার দরকার কি? কি দরকার আছে? দরকার আছে। এজন্য পরীক্ষা কিন্তু একটা না, পরীক্ষা দুইটা। কবরের মধ্যে যেই পরীক্ষাটা হবে এই পরীক্ষাটা হলো প্রিলিমিনারি পরীক্ষা, প্রথম পরীক্ষা। আবার আরেকটা ফাইনাল পরীক্ষা আছে, ওই ফাইনাল পরীক্ষা হলো হাশরের ময়দানে। হাশরের ময়দানে আমলের হিসাব শুরু হয়ে যাবে। ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শুনো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমাদের আমলের হিসাব শুরু হবে। ওই আমলের মধ্য থেকে এক নম্বরে যে আমলটার হিসাব নেওয়া হবে ওই আমলটার নাম হলো সলাত, ওই আমলটার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। নামাজ থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত আমলের হিসাব আল্লাহ পাক জাররা জাররা করে হিসাব নেবেন হাশরের ময়দানে। ওই হাশরের ময়দানের পরীক্ষা হবে ফাইনাল পরীক্ষা, আর কবরের যেই পরীক্ষা এটা হলো প্রিলিমিনারি পরীক্ষা, প্রাথমিক পরীক্ষা। প্রথম পরীক্ষায় কেউ যদি উত্তীর্ণ হয় তাকে ফাইনাল পরীক্ষার সুযোগ দেওয়া হবে। এই পরীক্ষায় যদি ফেল করে বসে ফাইনাল পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহর একজন বান্দার ইমান বেশি দরকার না আমল বেশি দরকার? দুইটাই দরকার, কিন্তু বেশি দরকার হলো ইমান। ইমান যদি না থাকে আপনার আমল যত করবেন কাজ হবে না। আপনার অ্যাকাউন্টে খোলেন নাই, টাকা জমা হইব কোথায়? আগে ইমানকে বিশুদ্ধ করতে হবে, ইমানকে সহি করতে হবে, এর সাথে সাথে আমলও করতে হবে। কিন্তু আমাদের দেখা যায় ইমানের কোনো খবর নাই, ইমানের কোনো লেখাপড়া নাই, ইমানের কোনো আলোচনা নাই, যা কিছু আছে সব আমল নিয়ে। কি ঠিক না বে? ঠিক। আজকের ক্লাসের আলোচনা হবে ইমান নিয়ে। আমরা একটু আলোচনা করব ইমান নিয়ে। প্রথমে জেনে নি এই গ্রামের ভাইয়েরা ইমানের লেখাপড়া কতটুকু জানেন। আচ্ছা বলেন দেখি ওজুর ফরজ কয়টি? মাশাআল্লাহ সবাই জানে। ওযু ভঙ্গের কারণ কয়টি? মাশাআল্লাহ এটাও জানে। নামাজের আরকান আহকাম কয়টি? কি 14টি? এই গ্রামে একটা বেশি নাকি? আরকান আহকাম 13টি। বাহিরে কয়টি, ভিতরে কয়টি? বাহিরে 7টি, ভিতরে 6টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? জি মাশাআল্লাহ, এই গ্রামে তো সব জানে। তাহলে বোঝা যায় আলেম ওলামা মেহনত করে এই গ্রামে, আলেম ওলামারা আমাদেরকে শিখান। মাশাআল্লাহ এটা খুব ভালো জিনিস, সব শিখে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের নুরানি মাদ্রাসাগুলোতে শিখানো হয় ওযু ভঙ্গের কারণ 7টি। এক নম্বরে কি? পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোন কিছু বাহির হওয়া, এরকম করে শিখায় না সুন্দর করে করে? ওযুর ফরজ 4টি। এক নম্বরে এটা, দুই নম্বরে এটা। নামাজের আরকান আহকাম 13টি, এভাবে শিখায় না? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এটা সবার শিখা দরকার। কিন্তু এবার জিজ্ঞাসা করি, নামাজের গুলা শিখছেন, ওযুর গুলা শিখছেন, এবার আসেন ইমানের গুলা, বলেন দেখি ইমানের উসুল কয়টি? ওযুরটা পারছে, নামাজেরটা পারছে, ইমানেরটা দেখি কেউ পারে না। বলেন দেখি ইমানের আরকান আহকাম কয়টি? ইমান ভঙ্গের কারণ কয়টি? কোন খবর নাই। আল্লাহু আকবার, ইমানই লেখাপড়া নাই। ইমানের উসুল কয়টা এটাও আল্লাহর বান্দা শিখে নাই, ইমানের আরকান আহকাম কয়টা এটাও শিখে নাই, ইমান ভঙ্গের কারণ কয়টি এটাও শিখে নাই। ওই আল্লাহর বান্দারা ইমান নিয়ে কবরে যাবে বসে আছে। কি কবরে যাবেন কি নিয়ে? কি আপনারা মনে কিছু নিবেন না নাকি? কিছু নিতে চান না কবরে? কি নিতে চান? কি নিয়ে যেতে চান? আপনারা জানাজার নামাজে কি পড়েন? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ। কি আপনারা জানাজায় দোয়া পড়েন নাকি এই দেশে পড়ে না? তো এই দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ। রব্বুল আলামিন যতদিন এই দুনিয়াতে বাঁচাই রাখবা ততদিন ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিও। ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। যখন আল্লাহ আমাদের মৃত্যু আসবে, আমাদের মৃত্যুটা ইমানের উপরে দিও, ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দিও। তাহলে দুনিয়া থেকে যাওয়ার সময় কি নিয়ে যাইতে চান? কে সবাই ইমান নিবেন না? কে কে ইমান নিয়ে মরতে চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আয় আল্লাহ আমাদের সবাইকে ইমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দিও। সকলে বলি আমিন। ইমান নিয়ে কবরে যাবেন, সবাই ইমান নিয়ে মরতে চাই। এখন ইমানের উসুল পাইলেন না, ইমানের আরকান আহকাম পাইলেন না, ইমান ভঙ্গের কারণ জানলেন না, কেমনে ইমান নিয়ে কবরে যাবেন? চিন্তা করছেন কোনোদিন? ইমানে মজমাল আর ইমানে মুফাসসাল দুটো পড়ছেন না? ইমানে মজমালের মধ্যে পড়ছেন আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি وَقَبِلْتُ جَمِيعَ أَحْكَامِهِ وَأَرْكَانِهِ। ইমানের যত আহকাম আছে, ইমানের যত আরকান আছে, সবগুলা আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ, সবগুলা কবুল করে আমি পরিপূর্ণ ইমানদার হইলাম। আজ পর্যন্ত কোনোদিন আমার ভাইয়েরা আল্লাহকে সাক্ষী রেখে বলুন, কোন ভাই কোন বোন মসজিদের ইমাম সাহেবের কাছে গেছেন কিনা? ও ইমাম সাহেব, ও খতিব সাহেব, ইমান আনার সময় বলছি, ইমানের আহকাম, ইমানের আরকান সব মেনে নিছি। ইমানের আহকাম কোনগুলা, ইমানের আরকান কোনগুলা, কি কবুল করছি সেটাই জানি না। কি জিজ্ঞাসা করছেন কেউ কোনোদিন? জিজ্ঞাসা করি নাই, বসে আছে ইমান লই কবরে যামু। কিন্তু ইমানের আহকাম, ইমানের আরকান, ইমানের নয়টা আহকাম আছে, ছয়টা আরকান আছে। ইমানের আহকাম কয়টি? আজকে শুধু ক্লাসে, আজকে প্রথম ক্লাসে, প্রাইমারি ক্লাস আজকে প্রথম ক্লাস, এজন্য আজকে খালি এটা শিখাইতেছি। ইমানের আহকাম নয়টি, ইমানের আরকান হলো ছয়টি। এবার বলেন দেখি, ইমানের আহকাম কয়টি, ইমানের আরকান কয়টি, নয় আর ছয় কয়টি? মাশাআল্লাহ, অঙ্ক জানে, পাশাপাশি অঙ্ক শিখে হয়ে গেছে। নয় আর ছয় কত? পনেরোটি। এই পনেরোটি আরকান এবং আহকাম ইমানের, এই পনেরোটির মধ্যে যদি একটা ছুটে যায়, আপনার ইমান দুনিয়ার সব কিছু বরবাদ। আর ইমান নিয়ে আপনি কবরে যেতে পারবেন না। ইমানের উসুল হলো তিনটি। ইমানের উসুল কয়টি? তিনটি। এক নম্বর হলো মার রাব্বুকা, কবরের প্রশ্ন যে তিনটা, ওই তিনটাই হলো ইমানের ভিত্তি, ইমানের উসুল। এক নম্বরে আপনাকে জানতে হবে আপনার রব কে, আপনার রবের পরিচয় মারেফত জানতে হবে। দুই নম্বরে আপনাকে জানতে হবে মারেফাতুদ্দিন, আপনার দিনটা কি, দিনের পরিচয় জানতে হবে। তিন নম্বরে আপনাকে জানতে হবে মারেফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা কে, এটা সবকিছু জানতে হবে। এই সব কিছু তিনটা জিনিস প্রথম নম্বরে জানতে হবে, দুই নম্বরে মানতে হবে, তিন নম্বরে দাওয়াত দিতে হবে, চার নম্বরে ধৈর্য ধরতে হবে। জিনিস কয়টা? উসুল কয়টা? কারণ কবরের কোশ্চেন কয়টা? আপনি একটু পরে পরীক্ষা, ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা 10টা সাবজেক্ট, 11টা সাবজেক্টের পরীক্ষা হবে। আপনি ওই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য কত প্রাইভেট পড়তেছেন, কত কোচিং করতেছেন, কত কিছু করতেছেন। একটু পরে আপনাকে, আমাকে, কারো এই রাত্রেই পরীক্ষা শুরু হয়ে যাবে, কারো কালকে সকালে পরীক্ষা শুরু হয়ে যাবে, কারো একদিন পরে পরীক্ষা হবে, কারো পাঁচ দিন পরে হবে, কারো এক মাস পরে হবে, কারো এক বছর পরে হবে। কিন্তু এই পরীক্ষা সবাইকে অ্যাটেন্ড করতে হবে। কিন্তু এই পরীক্ষার যে প্রশ্নগুলা, প্রশ্ন পাই গেলাম, কিন্তু প্রশ্ন পাওয়ার পরে এটার প্রস্তুতি নেওয়ার জন্য কোনোদিন একটা কোচিং ক্লাসও করি না, কোনোদিন কোনো আলেম ওলামার কাছে প্রাইভেটও করি না, কোনোদিন এই বিষয় নিয়ে কোনো লেখাপড়াও করি না। ওই আল্লাহর বান্দা কেমন করে পরীক্ষা পাস করবে? একদিন জীবনে ক্লাসও করলেন না, কোচিংও করলেন না, প্রাইভেটও করলেন না, কিচ্ছু করেন নাই, ক্লাসেও যান নাই, স্কুলেও যান নাই, এসএসসি পরীক্ষা দিতে চলে গেছেন, আপনি কি পরীক্ষা পাস করবেন না ফেল করবেন? ইমানের যেই তিনটা পরীক্ষা, যেই তিনটা প্রশ্ন, এই তিনটার উপরে আজকে সংক্ষিপ্ত কোর্সের ক্লাস করে যান। এক নম্বর ইমানের উসুল মারেফাতুর রব। আপনার কবরের এক নম্বর প্রশ্ন হলো রবকে চিনা, দুই নম্বর প্রশ্ন দিনকে চিনা, তিন নম্বর প্রশ্ন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনা। এই তিনটা জিনিসকে, চারটা কাজ করতে হবে। জিনিস কয়টা? প্রশ্ন কয়টা? কাজ কয়টা? আচ্ছা, কাজ হলো এক নম্বর হলো এই তিনটা জিনিস জানতে হবে, দুই নম্বর হলো মানতে হবে, তিন নম্বর হলো দাওয়াত দিতে হবে, নিজে মানে বসে থাকলে হবে না। চার নম্বর হলো এটার দাওয়াত দিতে গেলে অনেক কঠিন কঠিন বিপদ আপদ মুসিবত আসতে পারে, সেইগুলোর উপরে সবর ধরতে হবে। এক নম্বরে আসেন, সেটা হলো জানতে হবে ইমানের এই তিনটা উসুল সম্পর্কে আপনাকে, আমাকে জানতে হবে। আল্লাহ পাক সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দা জেনে নাও, বান্দা শিখে নাও, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি বলেন তো দেখি। সবাই বলেন নাই, পিছনের দিকে পারেন না নাকি? প্রথমেই বলছি একটু কথা বলতে হবে, এটা তো আমাদের ক্লাস, তো এই জন্য একটু ছাত্ররা কথা না বললে শিক্ষক কি পড়াইতে পারে নাকি? শিক্ষক পছন্দ হয় নাই, শিক্ষক পছন্দ না হইলে অনেক সময় ছাত্ররা কথা বলে না, তাহলে বোঝা যায় টিচার পছন্দ হয় নাই। জি, তাহলে কালেমায়ে তাইয়েবার অর্থ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা বলেন। সবাই জিরো পাইছেন, কালেমার অর্থ পারেন নাই, শুদ্ধ করে কেউ বলতে পারবেন দেখি? কালেমার অর্থ এটা নয়, কালিমার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। শিখে রাখবেন আজকে, আজকে প্রথম ক্লাসে কালেমার অর্থ শিখিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের হক কোনো মা'বুদ নাই। আপনি যদি বলেন আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই, এটা অর্থ হয় নাই, কারণ আল্লাহ ছাড়া মা'বুদ নাই এই কথা আপনারে কে বলছে? আল্লাহ ছাড়া শত শত হাজার হাজার মা'বুদ আছে, কিন্তু হক মা'বুদ নাই, হক মা'বুদ একজন আমার আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু বাতিল মা'বুদ শত শত হাজার হাজার। মা'বুদ মানে কি? মা'বুদ মানে হলো যার ইবাদত করা হয়, যার ইবাদত করা হয় তাকে বলা হয় মা'বুদ। দুনিয়ার মানুষ লক্ষ লক্ষ মানুষ দেখবেন সূর্যের ইবাদত করে, সূর্যের পূজা করে, সূর্যের পূজা করে না, সূর্যের ইবাদত করে, তাহলে সূর্য একটা মা'বুদ। দুনিয়ার অসংখ্য মানুষ চন্দ্রের পূজা করে, চন্দ্র একটা মা'বুদ। দুনিয়ার অসংখ্য মানুষ তারকারাজির পূজা করে, তারকাগুলো এক একটা মা'বুদ। দুনিয়ার অসংখ্য মানুষ দেখবেন তুলসী গাছের পূজা করে, ইবাদত করে, তুলসী গাছ মা'বুদ। দুনিয়ার অসংখ্য মানুষ দেখবেন আপনার গরুর ইবাদত করে, গরু একটা মা'বুদ। দুনিয়ার অসংখ্য মানুষ দেখবেন কবরে গিয়ে কবরে সেজদা দিতেছে, কবরে ইবাদত করতেছে, ওই কবর একটা মা'বুদ। যার ইবাদত করা হয় তাকে বলা হয় মা'বুদ। দুনিয়ার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মা'বুদ আছে, আপনি বলতেছেন আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই, কথা কিন্তু সত্য হয় নাই, কথার মধ্যে ভুল আছে, আল্লাহ ছাড়া মা'বুদ তো আরো আছে, নাই আছে, কিন্তু ওই মা'বুদ গুলো হক মা'বুদ না, সত্যিকারের মা'বুদ না, ওই মা'বুদ গুলো হলো বাতিল মা'বুদ, নকল মা'বুদ, আসল মা'বুদ না, ওগুলো সব নকল, সব ভেজাল, সব বাতিল। আসল মা'বুদ, হক মা'বুদ একজন, তিনি হলেন আল্লাহ। বলেন দেখি তিনি কে? এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী লাইন অফ জিন্স যখন আসে, এখানে লা ইলাহা আছে, ইলাহার পরে একটা শব্দ এখানে উজ্জ্ব আছে, গোপন আছে, ওই শব্দটা হলো বেহাক্কিন। এটা আরবি গ্রামার অনুযায়ী একটা শব্দ এখানে লুকায়িত আছে, এই লুকায়িত শব্দটাই বেহাক্কিন, মানে সত্যিকারের হক মা'বুদ আল্লাহ ছাড়া কেউ নাই, এটাই হলো কালেমার অর্থ। তাহলে আল্লাহ পাক সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে কি বলতেছেন? ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বললে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখো, লা ইলাহা ইল্লাল্লাহ জানো শিখো, ওয়াস্তাগফির লি যামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এরপরে তোমার গুনাগুলার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করো, মুমিন মুমিনাতের গুনার জন্য ইস্তিগফার করো, কিন্তু প্রথম কাজ হলো ঈমান শিখতে হবে, ঈমান জানতে হবে, আমার রবকে এটা জানতে হবে বুঝতে হবে, আমার দিন কি এটা জানতে হবে বুঝতে হবে, আমার নবীকে এটা জানতে হবে চিনতে হবে। এক নম্বরে কি? এলেম জানতে হবে। এই জন্য ইমাম বুখারী রাহমাহুল্লাহ সহিহ আল বুখারীতে কিতাবুল এলেমের মধ্যে একটা অধ্যায়ের শিরোনাম দিছেন, বাবুল এলেম কাবলাল কাউল ওয়াল আমল। ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলেন আগে তোমাকে এলেম শিখতে হবে, জানতে হবে, আমলের আগে কথা বলার আগে কোনো কিছু কথা বলতে হলে আগে জানতে হবে, কোনো কিছু আমল করতে হলে আগে জানতে হবে। যে জিনিস ফরজ সেই জিনিসের এলেমও ফরজ, নামাজ যেমন ফরজ নামাজের জ্ঞানও ফরজ, রোজা ফরজ রোজার জ্ঞানও ফরজ, হজ ফরজ হলে হজের জ্ঞানও ফরজ, জাকাত ফরজ হলে জাকাতের জ্ঞানও ফরজ। ঠিক একইভাবে ইমান সবার উপরে ফরজ, ইমানের জ্ঞানও সবার উপরে ফরজ, ইমানের জ্ঞানও আমাদের সবার উপরে কি ফরজ, কিন্তু ইমানের জ্ঞান নাই। দুই নম্বরে মানতে হবে, আমল করতে হবে। ইমানের জ্ঞান শিখছেন অনেক, ইমান শিখছেন জানছেন কিন্তু আমল করেন না। আল্লাহ পাক সূরা আল আসরের মধ্যে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে ইমান আনতে হবে, জানতে হবে, ইমান বুঝতে হবে। ওয়া আমিলুস সালিহাত, ওই ইমান অনুযায়ী আমল করতে হবে, ওই ইমান অনুযায়ী আমল লাগবে। জান্নাতে যাইতে হলে ইমানও লাগবে আমলও লাগবে, একটা ছাড়া হবে না। ইমান না হইলেও জান্নাতে যাওয়া যাবে না, আবার আমলে সালে না হইলেও জান্নাতে যাওয়া যাবে না। কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ রাব্বুল্লাহ আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল্লাহ আলামিন ইমানের সাথে আমলের কথা বলছেন। আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্নালাহুম জান্নাত। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলেন আমার যেই বান্দা ইমান আনবে আর আমলে সালে করবে, রাসূল আপনি তারে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত। যারা ইমান আনে আর আমল সালে করে এরা জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ, এবং এদের জন্য আছে আমি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনার পরে কি করতে হবে? আমল করতে হবে। তিন নম্বরে দাওয়াত দিতে হবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কে, আমি যে হক কালেমা পাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ পাইলাম, এই লা ইলাহা ইল্লাল্লাহ লই বসে থাকলে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে ছড়াই দিতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সবরে, কিন্তু এই দাওয়াত দেওয়া সহজ কাজ না। এই দাওয়াত দেওয়া যখন বান্দা শুরু করবে দুনিয়ার বিভিন্ন মুসিবত তাকে ঘেরাও করে ফেলবে। আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিস সবরে, বান্দা তোমাকে সবর ধরতে হবে ওই ব্যাপারে। সুবহানাল্লাহ। এই চারটা কাজ করতে পারলে ওই বান্দা সফল। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আসেন ইমানের তিনটা উসুল। এক নম্বর উসুল হলো মারেফাতুর রব। কবরের এক নম্বর প্রশ্ন কি? মার রব্বুকা, বান্দা তোমার রব কে ছিল? তাহলে প্রথম নম্বরে জানতে হবে আমার রব কে, আমার রব কি, রবের জ্ঞান লাগবে। রব মানে কি বলেন তো দেখি? রব মানে আল্লাহ না, পালন কর্তা। আরব দেশে যারা যায়, সৌদি আরবে যায়, কাতার কুয়েতে যায়, মালিকেরে কি বলে? যার আন্ডারে যায়, যার বিষয় যায়, তাকে কি বলে? আরবাব বলে। আরবাব, আরবাব হলো রব থেকে। রব মানে কি? মালিক। রব মানে মালিক, যিনি আমার মালিক তিনি হলেন রব। আর রবের আন্ডারে যারা থাকে এরা হলো আব্দ। আব্দ মানে গোলাম, বান্দা। আল্লাহ হলেন আমার রব, আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এই জন্য আল্লাহ রাব্বুল্লাহ আলামিন কোরআনে কারিমের শুরুতেই শিখাইছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা আল্লাহ রাব্বুল আলামিন হইলেন তোমার রব। তাহলে রব কে? আল্লাহ। আমার আপনার রব হইল আল্লাহ। কবরে যদি জিজ্ঞাসা করে মার রাব্বুকা, কি বলবেন? বলবেন রাব্বি আল্লাহ। যদি রাব্বি আল্লাহ বলেন ফার্স্ট ক্লাস নাম্বার পাইবেন। যদি বলেন রাদিতু বিল্লাহি রাব্বা, তাহলে আরো বেশি নাম্বার পাইবেন, এ প্লাস পাইবেন। যদি বলতে পারেন রাদিতু বিল্লাহি রাব্বা, ফেরেশতারা বলবে যে আল্লাহ আকবার, এই লোক তো খুব সুন্দর করে আনসার দিছে, তখন আপনাকে 80 উপরে দিবে। আর যদি বলেন যে রাব্বি আল্লাহ, তাহলে 60% পাইবেন, মানে ফার্স্ট ক্লাস নাম্বার পাইবেন। তাহলে আমার আপনার রব আল্লাহ। আচ্ছা ফেরেশতারা জিজ্ঞেস করবে, বান্দা তুমি জানলে কেমনে তোমার রব যে আল্লাহ? এবার কেমনে বলবেন, কি বলবেন, যে তুমি জানলে কেমনে তোমার রব আল্লাহ? আপনি বলবেন, আমি জেনেছি বি আয়াতিহি ওয়া মাখলুকাতিহি, আমার আল্লাহর চতুর্দিকে অসংখ্য নিদর্শন ছিল, অসংখ্য আয়াত ছিল, আমার আল্লাহর অসংখ্য মাখলুকাত ছিল, এই আয়াত আর মাখলুকাত দেখে দেখে আমি চিনে ফেলেছি আমার রব আল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, উবুদু রাব্বাকুম, যিনি তোমার রব, ইবাদত করবা শুধু তার। মালিক একজন, ইবাদত করবেন আরেকজনের নাকি কি? আরেকজনের করবেন না, মালিক হইলো আমার আল্লাহ, ইবাদত হবে কার? শুধুমাত্র একমাত্র আল্লাহর। খালি আল্লাহর বললে হবে না, তাহলে মালিক হইলো আমার একমাত্র আল্লাহ, মালিক একজন, ইবাদত হবো শুধুমাত্র একমাত্র আল্লাহর। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা আল্লাহর ইবাদত করি, আবার অন্য রবের ইবাদত করি। কি করেন দেখা যায়, আমরা এক গোলাম আরেক গোলামেরও ইবাদত করি, এক গোলাম আরেক গোলামের সাজদা করি, এক গোলাম আরেক গোলামের কাছে দোয়া করি, এক গোলাম আরেক গোলামের কাছে মান্নত করি, এক গোলাম আরেক গোলামের ইবাদত বন্দেগী করি। আল্লাহ বলেন, বান্দারে গোলাম গোলামের ইবাদত করবি না, ইবাদত করবি শুধু আমি রব, আমি আল্লাহর সুবহানাল্লাহ, শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, এটার নাম তাওহীদ। আল্লাহর সাথে অন্য লোকেরও ইবাদত করা, এটার নাম হলো শিরক। একটার নাম তাওহীদ, আরেকটার নাম শিরক। যদি তাওহীদের উপরে থাকেন, তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে তাওহীদের পুরস্কার হলো জান্নাত, আর যদি শিরকের উপরে থাকেন, আল্লাহর জান্নাত আল্লাহ হারাম করে দেন। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, বান্দা তুই শিরক করবি আমি আল্লাহর সাথে, তোর জন্য আমি আল্লাহর জান্নাত হারাম করে দিলাম। কি সুবহানাল্লাহ, না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করলে আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত শুধু আল্লাহর, শুধু আল্লাহর, একমাত্র আল্লাহর। এইজন্য আল্লাহ বলেন, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, বান্দা ইবাদত করবি শুধু আমার, সাহায্য চাইবি শুধু আমার কাছেই। তাহলে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে কি না? কি সেজদা ইবাদত না? কি সেজদা কি ইবাদত? তা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে কি না? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করলে কি হবে? শিরক হবে। শিরক হলে কি জান্নাত পাবেন? আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ বলছেন, শিরক করলে আমার জান্নাত তোর জন্য হারাম। তাহলে আল্লাহর কোন বান্দাকে, বান্দা বান্দাকে, গোলাম গোলামকে সেজদা করা যাবে? কিন্তু আমরা দেখি আমাদের দেশে অনেক মানুষ মানুষের সেজদা করে, কোথাও দেখছেন? মানুষ মানুষকে সেজদা করে। অনেক মানুষ দেখা যায় কবরের সামনে যায়, কবরের সেজদা দেয়, এরকম মানুষ দেখছেন? কবরের সামনে সেজদা দিতেছে, কবরের সামনে, কবরে সেজদা দিলে সে তার ঈমান সাথে সাথে চলে যায়, তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। কবরের সামনে কোন অবস্থায় সেজদা দেওয়া যাবে না, সেজদা দিতে হবে শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে, আল্লাহ ছাড়া কারো সামনে সেজদা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোন মানুষের কাছে গিয়ে কোন সাহায্য চাওয়া যাবে না, বলা যাবে না যে আমার ছেলে দরকার, আমারে বাবা ছেলে দাও, আমার টাকা পয়সা দরকার, ও আল্লাহর ওলি আমার টাকা পয়সা দাও, আমি অমুক বিপদে আছি, আমারে উদ্ধার করো। এইরকম আল্লাহ ছাড়া আল্লাহর কোন মাখলুকের কাছে, কোন মাজারের কাছে, কোন কবরের কাছে, কোন ওলিয়াউলিয়ার কাছে, কোন ফির বুজুর্গের কাছে এইরকম দোয়া করার নাম শিরক। এই শিরক যদি করেন, আল্লাহর জান্নাত আল্লাহ হারাম করে দেন, জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে না। ইমান নিয়ে কবরে যেতে পারবেন না, কবরে মার রাব্বুকার উত্তরে আপনি রাব্বি আল্লাহ বলতে পারবেন না, কারণ আপনি তাওহীদের উপরে ছিলেন না, আপনি রবকে চিনেন নাই। আপনার ছেলে দরকার, চাইবেন কার কাছে? আপনার টাকা পয়সা দরকার, কার কাছে? আপনার জায়গা জমিন দরকার, কার কাছে? আপনার বিপদ আপদের উদ্ধার চাইতে হবে, কার কাছে? একমাত্র আল্লাহর কাছে, খালি আল্লাহর কাছে না, একমাত্র আল্লাহর কাছে। এরপরে আপনার মান্নত করবেন কার জন্য? আপনি বিপদে পড়লেন, ছেলের অসুখ, আপনি এটা মান্নত করবেন কার জন্য? এটা জানা না দেখি কি বলবেন, অমুক মাজারে 500 টাকা দিব, অমুক দরগায় 1000 টাকা দিব, এরকম মান্নত করবেন? এরকম মান্নত করা শেরেক, আপনার ঈমান চলে যাবে। আপনি মান্নত করবেন অমুক মসজিদে আমি 10,000 টাকা দিব, অমুক মাদ্রাসায় 5,000 টাকা দিব, অমুক এতিমদেরকে আমি খাওয়াবো, অমুক মিসকিনকে দিব, অমুক ফকিরকে দিব, এইরকম মান্নত করবেন। মান্নত হবে শুধু আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারো জন্য মান্নত করা শেরেক। এগুলো ইবাদত, সেজদা ইবাদত, দোয়া ইবাদত, মান্নত ইবাদত। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না, ভয় করতে হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে, তাওয়াক্কুল করতে হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। এইরকম আল্লাহর ইবাদতের সাথে সংশ্লিষ্ট যা আছে, গরু জবাই করতে হবে কার জন্য? যদি আল্লাহ বাদে কারো জন্য গরু জবাই করেন, ইমান শেষ। গরু ছাগল বোঝাই করে রওনা দিবেন কোন দিকে? গরু ছাগল রওনা দিবেন কোন দিকে? কি বলে, গরু ছাগল রওনা দিবেন আল্লাহর ঘরের দিকে, বাইতুল্লাহর দিকে। হজ কয় প্রকার? এখানে হাজি সাহেব কে কে আছেন দেখি, হাজি সাহেবের একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, অনেক হাজি সাহেব আছেন। তাহলে হজ কয় প্রকার? হজ তিন প্রকার। এক প্রকারের হজ হলো হজ্জে এফরাদ, আরেকটা হলো হজ্জে কারান, আরেকটা হলো হজ্জে তামাত্তো। হজ্জে কারান হলো আপনি হজে যখন রওনা দিবেন, আপনার সাথে হাদির পশু, কোরবানির পশুও সাথে করে নিয়ে যাবেন, এটার নাম হলো হজ্জে কারান। তাহলে আপনি গরু ছাগল মহিষ বেড়া এগুলা লই রওনা দিবেন কোন দিকে? কথা কয় না, এগুলো নিয়ে রওনা দিবেন কোন দিকে? আল্লাহর ঘরের দিকে। আল্লাহর ঘরের দিকে রওনা দিবেন, এটার নাম ইবাদত, এটার নাম তাওহীদ। আল্লাহর ঘর বাদ দিয়ে আপনি এখান থেকে চট্টগ্রামের দিকে রওনা দিছেন, গরু ছাগল লয়ে আপনি সিলেটের দিকে রওনা দিছেন, গরু ছাগল নিয়ে খুলনার দিকে রওনা দিছেন, গরু ছাগল নিয়ে বরিশালের দিকে রওনা দিছেন, গরু ছাগল লয়ে ফরিদপুরের দিকে রওনা দিছেন, গরু ছাগল নিয়ে যদি ময়মনসিংহের দিকে রওনা দেন, তাহলে আপনার ইমান থাকবে কি থাকবে না বলেন তো দেখি? জি থাকবে, এটার নাম শেরিক। এজন্য মার রাব্বুকা, রব আমার আল্লাহ, ইবাদত হবে শুধুমাত্র আমার আল্লাহর, এটার নাম তাওহীদ, এটার নাম ইমানের এক নম্বর উসুল। দুই নম্বর উসুলে আসেন, ওয়ামা দীনুকা, মন কান্ন করে জিজ্ঞাসা করবে তোমার দিন কি ছিল, আপনাদের দিন কি? আপনাদের দিনের নাম ইসলাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না সর্বনিম্ন ধর্ম? মাশাআল্লাহ, এই পরীক্ষায় সবাই জিরো পাইছেন। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম বলছেন, আপনি তো মহা খুশি, আপনার ইসলামের আপনি অনেক উপরে তুলে দিচ্ছেন, কিন্তু এটাতে আপনি নাম্বার পাইছেন জিরো, আপনার উত্তর হয় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র দিন হইল ইসলাম। দিনই একটা, তো এটা আবার শ্রেষ্ঠ আর নিম্ন হয় কেমনে? যদি বলেন সর্বশ্রেষ্ঠ, বুঝতে হবে চারি পাঁচটা দিন আছে, তার মধ্যে এটা সবচেয়ে ভালোটা। কি বলেন, দিন কি জমিনে আর আছে, আরেকটা আছে? কি বলেন, আছে? যদি বিশ্বাস করেন আরো কয়েকটা ধর্ম আছে, তার মধ্যে আল্লাহর কাছে এটা সবচেয়ে ভালো, বাকিগুলো একটু নিম্ন মানের, এটা ভালো মানের, বাস আপনার ইমানে নাই। আপনি কবরে ওয়ামা দীনুকা জিজ্ঞেস করলে ইসলাম বলতে পারবেন না। আল্লাহর জমিনে দিন ধর্ম জীবন ব্যবস্থা হলো একটাই, সেটার নাম ইসলাম। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়ামান ইয়াবতাগি গাইরাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোন দিন অনুসন্ধান করো, খবরদার আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে দিন হইল কয়টা? একটা। এখন আপনি বলতেছেন এটা সর্বশ্রেষ্ঠ, তাহলে আরো তিন চারটাকে আপনি স্বীকৃতি দিয়ে দিলেন। আর কোনটাকে আল্লাহর কাছে দিনে হক, আল্লাহর কাছে একমাত্র দিন হিসেবে স্বীকৃতি নাই। যদি কেউ বিশ্বাস করে ইসলাম ও আল্লাহর ধর্ম, বাকিগুলো আল্লাহর ধর্ম, যে কোনো একটা পালন করলে জান্নাতে যাওয়া যায়, তার ইমান আছে কি নাই? সে সাথে সাথে মুশরিক হয়ে যাবে, সাথে সাথে কাফের হয়ে যাবে, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। তিন নম্বর ইমানের উসুল হলো মারেফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি কে জানতে হবে, চিনতে হবে। আপনাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় আল্লাহর দিন কিছু অসম্পূর্ণ ছিল না পরিপূর্ণ হয়েছে? আল্লাহ পাক বিদায় হজের দিন দশম হিজরির নয় জিলহজ তারিখে সূরা আল মায়েদার তিন নম্বর আয়াত নাজিল করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আজকের এই দশম হিজরির নয় জিলহজ তারিখে আরাফার ময়দানে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, তোমাদের দিন আজকে শতভাগ পরিপূর্ণ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ইসলামের ভিতরে কোন নতুন ইবাদত বানানোর ক্ষমতা আছে কিনা? আর কারো কোনো ইবাদত বানানোর ক্ষমতা আছে? কোন ইবাদত কিয়ামত পর্যন্ত আর বানানোর ক্ষমতা নাই। ইবাদতের জন্য অনেক কিছু বানাইতে পারবেন, কিন্তু ইবাদতের ভিতরে নতুন নতুন ইবাদত বানানো যাবে না। নতুন নতুন বানাইলে ওইটার নাম বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবা ইকরাম যেটা করছেন এটার নাম সুন্নত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবা ইকরাম যা করছেন ইবাদতের ভিতরে বাড়ানো যাবে না, কমানো যাবে না। কিন্তু ইবাদতের জন্য আপনি বাড়াইতেও পারবেন, কমাইতেও পারবেন। যেমন মসজিদের মধ্যে একসময় টাইলস ছিল না, এখন আপনি সুন্দর সুন্দর টাইলস লাগান, কোনো অসুবিধা নাই। মসজিদের মধ্যে একসময় ফ্যান ছিল না, আপনি ফ্যান লাগান। মসজিদের মধ্যে এসি ছিল না, আপনি এসি লাগান। এগুলা কি ইবাদত? এগুলা ইবাদতের জন্য, এগুলা ইবাদতের জন্য, এগুলা ইবাদত না। কিন্তু মসজিদে এসি লাগাইছেন, যদি বলেন এতদিন ফ্যানের মধ্যে নামাজ পড়ছি, জুমার নামাজ দুই রাকাত পড়ছি, যেহেতু এখন আরাম বেড়ে গেছে, এসি এসে গেছে মসজিদে, আজকে জুমার নামাজ চার রাকাত পড়তে পারবেন? ওই জুমার নামাজ ফ্যান থাকলেও দুই রাকাত, এসি থাকলেও দুই রাকাত, কিছু না থাকলেও দুই রাকাত, লাইট থাকলেও দুই রাকাত, না থাকলেও দুই রাকাত। দুই রাকাত বাড়ানোর ক্ষমতা জমিনে আর কারো নাই। এটার নাম সুন্নত আর বেদাত। অনেকে মনে যে এটা ভালো জিনিস করতেছি, অসুবিধা কি? তো নামাজ পড়া কি খারাপ জিনিস? আপনি দুই রাকাত জুমার নামাজ চার রাকাত পড়েন, অসুবিধা কি? এটা কি খারাপ জিনিস? আপনি নামাজে না পড়ছেন, এই বাড়ানোর নামটা বেদাত। এই বেদাতটা আমাদের সমাজে অনেকে বুঝে না। তাহলে যেই ইবাদত নবী সাল্লামের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, সেই ইবাদত পরবর্তীতে করলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফাত পাওয়ার সম্ভাবনা, কবরের প্রশ্নের উত্তর দেওয়ার সম্ভাবনা আপনার নাই। কিন্তু আমরা দেখি কেউ কেউ এরকম বেদাত আর বেদাত, বেদাত আর বেদাত করে আর নবীর আশেকও দাবি করে। তাহলে তিনটা কবরের উসুল, কবরের এই প্রশ্নের উপর আমরা একেবারে সংক্ষিপ্ত ক্লাস করলাম। এক নম্বরটা কি? এক নম্বরটা হলো রব চিনতে হবে, রব জানতে হবে, একমাত্র ইবাদত করতে হবে ওই রবের। দুই নম্বরটা হলো দিন একমাত্র ইসলাম, ইসলামকে মেনে নিতে হবে। তিন নম্বরটা হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সব ক্ষেত্রে আমার উসওয়ায়ে হাসানা, আমার আদর্শ হবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসি আমার যুব সমাজকে কিছু কথা বলে আমার আলোচনা শেষ। আজকে যুব সমাজ, যুব সংঘের উদ্যোগে আমাদের এই মাহফিল, যুব সমাজের অনেকগুলো বর্তমানে জটিল জটিল সমস্যা আছে। এক একটা সমস্যার আলোচনা করতে গেলে রাত চলে যাবে। এক নম্বরে যুব সমাজের সমস্যা, যুব সমাজ আজকে নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দিছে। কি আপনাদের যুব সমাজরা নামাজ পড়ে? বেশিরভাগ যুব সমাজ আজকে নামাজে পড়ে না। নামাজ ছেড়ে দেওয়া কোন মুসলিম যুবকের জন্য কি ভালো জিনিস? জি, নামাজ ছেড়ে জান্নাত পাওয়া যাবে নাকি? নামাজ না পড়ে জান্নাত পাওয়া যায়? কিন্তু আমাদের দেশে পাওয়া যায়, আমাদের দেশে যে নামাজ পড়ে না সেই বলে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান কিন্তু খুব শক্ত, আমার ইমান কিন্তু খুব মজবুত, তুমি নামাজ পড়লে কি হইব, তোমার থেকে আমার ইমান মজবুত, ঠিক না? অনেকেই বলে যারা নামাজ পড়ে না, ওই ভাইয়েরা বলে যে আমাদের ইমান খুব মজবুত, তুমি নামাজ পড়লেও তোমার ইমানের থেকে আমার ইমান ভালো। নামাজে নাই ইমান কেমনে থাকে? যদি আমার ভিতরে ইমান থাকে, এই কেমন ইমান যে ইমান ফজরের নামাজে আমার টানে তুলতে পারে না, যে ইমান ফজরের নামাজে বিছানা থেকে টানে তুলতে পারে না, যে ইমান মসজিদ পর্যন্ত আমাকে আনতে পারে না, ওই ইমান কোনোদিন আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। এটা মনে রাখবেন, এই সূত্র মনে রাখবেন, যে ইমান ফজরের নামাজে তুলতে পারে না, যে ইমান মসজিদে আনতে পারে না, সেই ইমান জান্নাতেও নিতে পারে না। ওই ইমান এত অসুস্থ, এত রোগাক্রান্ত, এত প্যারালাইজ যে এমন ভাবে শুয়ে গেছে তুলতেই পারে না, ফজরের সময় শোয়া থেকে টানে ইমানে তুলতেই পারে না। আচ্ছা শুনেন, রাত্রে যদি কারো টয়লেটে ধরে তো তারেকে টানে তুলতে হয়, রাত ১২টায় টয়লেটে ধরছে তারেকেও টানে তুলতে হয়, কিসে তোলে? তার টয়লেটে টানে তোলে। ফজরের আজান দিছে আল্লাহর কোন বান্দা যদি ফজরের নামাজের জন্য না ওঠে, বুঝতে হবে তার ভিতরে ইমান না, ইমান না, ইমান যদি থাকতো ইমানে টানে তুলে ফেলতো, ইমান নাই বলেই তুলতে পারে নাই, ইমান তার ভিতর থেকে অনেক আগে বিদায় দিছে। ইমান বঙ্গের জন্য ১০টা কারণ আছে, ইমান বঙ্গের আমার ওয়েবসাইটে গেলে আপনারা আলোচনা পাবেন, ইমান বঙ্গের ১০টা কারণ, এই ১০টা কারণে ইমান চলে যায়। এই কারণগুলো আমাদের ভিতরে আছে বলেই ইমান নাই। এই জন্য ফজরের নামাজে মুসল্লি কয়জন হয় দেখবেন, জোহরে যা হয়, আসরে যা হয়, মাগরিবে যা হয়, এশায় যা হয়, ফজরে তার দশ ভাগের এক ভাগও নাই। অনেক মসজিদ আছে ঠিক মতো ফজরের আজানও হয় না, অনেক মসজিদ আছে ইমাম মুয়াজ্জিন ছাড়া তিন নম্বর মুসল্লি থাকে না, এরকম মসজিদও বাংলাদেশে আছে। এখানে ইমানের বিশাল সমস্যা, ইমানের কঠিন সমস্যা। এজন্য আমার যুব সমাজ এক নম্বর কাজ হলো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। দুই নম্বর সমস্যা যুব সমাজের সেটা হলো মাদকাসক্তি। আজকে মাদকের সাগরে, মাদকের জোয়ারে ভাসতেছি আমরা, বাংলাদেশ মাদকের জোয়ারে ভাসতেছে। মাদক আর মাদক, প্রতিদিন লক্ষ লক্ষ বোতল ট্যাবলেট আমাদের সীমানা দিয়ে ঢুকে আর আমাদের যুব সমাজের পেটে যায়। কি এগুলো অন্য দেশের যুবকেরা খায়? কোন দেশের যুবক খায়? আমাদের দেশের মদ খাওয়া, মদ পান করা, মাদক দ্রব্য সেবন করা, এটা ভালো কাজ? আল্লাহ পাক সূরা আল মায়েদার ৯০-৯১ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুন মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, এই খামার, এই মাদক দ্রব্য যেই সেবন কর, এটা হলো রিজসুন, এটা হলো নাপাক জিনিস, মিন আমালিশ শাইতান, এটা কোনো মানুষের কাজ হইতে পারে না, এটা শয়তানের কাজ। এটা কার কাজ? আল্লাহ বলতেছেন, আমি বলি নাই কিন্তু, আল্লাহ বলতেছেন মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ, এটা মানুষের কাজ না। কারণ এটা এমন এক জিনিস, এক জায়গায় মদ পান করা হলে শুধু মদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, মদ আরো অনেকগুলো জিনিসকে নিয়ে আসে। যেখানে মাদক আসে সেখানে সন্ত্রাসী আসে, সেখানে চুরি আসে, সেখানে ডাকাতি আসে, সেখানে জেনা আসে, সেখানে অশ্লীলতা আসে, সেখানে মারামারি আসে, সংঘর্ষ আসে, অনেক জিনিস একত্রিত হয়ে যায়। এজন্য আল্লাহ পাক বলেন, বান্দা এটা মিন আমালিশ শয়তান, এটা শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, বান্দা যেই সমাজ মদ ছাড়তে পারবে ওই সমাজ সফল সমাজ হবে, ওই সমাজ উন্নত সমাজ হবে। সুবহানাল্লাহ, মদ যদি পান করেন তো কিয়ামতের ময়দানে আল্লাহ একটা জুস খাওয়াইবো, কি খাওয়াইবো? একটা জুস খাওয়াইবো, এই জুসটার নাম হলো তিনাতুল খাবাল। এই জুসের নাম কি? তিনাতুল খাবাল, মনে রাখবেন, এই জুসটার নাম তিনাতুল খাবাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে যারা মদ পান করে, মাদক দ্রব্য সেবন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনাতুল খাবাল খাওয়াইবেন। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জিনিসের নাম তো কোনোদিন শুনি নাই, এই জিনিসটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনাতুল খাবাল হলো উসারাতু আহলিন নার আও আরাকু আহলিন নার, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে জাহান্নামীদের শরীর থেকে যে ঘাম বের হবে, জাহান্নামীদের শরীর থেকে যে রক্ত বের হবে, যে ফুস বের হবে, এই পুজগুলোকে বোতলে ভরে জুস বানাই ওই তিনাতুল খাবাল মাদক সেবনকারীদেরকে পান করানো হবে, নাউজুবিল্লাহ। তাহলে আমার সন্তান আপনার সন্তান, আমার ভাই আপনার ভাই যদি এই মাদক সেবন করে কিয়ামতের ময়দানে তিনাতুল খাবাল পান করবে, এটা কি আপনারা চান নাকি? তাহলে আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে আমাদের ভাইদেরকে এই মাদক থেকে দূরে রাখতে হবে। এটা হলো যুব সমাজের কঠিন একটা সমস্যা। যুব সমাজের আরেকটি বড় ধরনের মুসিবত সেটা হলো মুশরিকি সংস্কৃতি, মুশরিকি কালচারের অনুসরণ। আজকের যুব সমাজ ইসলামী সংস্কৃতি ইসলামী কালচার বাদ দিয়ে মুশরিকদের কালচারকে বেশি পছন্দ করে। আজকের যুব সমাজ গান বাজনা বেশি পছন্দ করে, গান বাজনা শুনে তো শুনে আবার কানের মধ্যে দুইটা দিয়ে রাখে, কানের মধ্যে দিয়ে রাখতে দেখছেন। এই গান বাজনা কি মুসলমানের কাজ না মুশরিকের কাজ? গান বাজনা কি সওয়াবের কাজ না গুনার কাজ? তাহলে আজকের যুব সমাজ এই গান বাজনায় মত্ত হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া মিনান নাস মান ইশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমি ওয়া ইত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক এই আয়াতে কারিমে বলছেন, যারা গান শুনে এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনা কর আযাবের ব্যবস্থা করে রেখেছেন। আজকের যুব সমাজ গান বাজনায় মত্ত হয়ে গেছে, গান বাজনা শুনতে থাকে। আজকের যুব সমাজকে দেখি বার্থডে পালন করা, ম্যারেজ ডে পালন করা, কত রঙের দিবস পালন করা ব্যস্ত হয়ে গেছে। বার্থডে পালন করা, ম্যারেজ ডে পালন করা, অমুক ডে তমুক ডে, যে কদিন পরে আসতেছে 31st night, কদিন পরে আসতেছে না, ডিসেম্বর মাসের 31 তারিখের রাত, এটারে কি বলে 31st night? এটা কি মুসলমানের সংস্কৃতি না কাফেরের সংস্কৃতি? কি আল্লাহ রসুল 31st night করছে? সাহাবা ইকরাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারী রহমতুল্লাহ, যুগে যুগে কোন মুসলমান কোন আলেম ওলামা এই জাতীয় দিবস পালন করেন নাই। তাহলে এই জাতীয় দিবস পালন করা এটা কুফরি সংস্কৃতি, মুশরিকি সংস্কৃতি। আজকের যুব সমাজের মধ্যে এই কুফরি সংস্কৃতি বেড়ে গেছে। আজকের যুব সমাজ হাফ প্যান্ট পরে পরে ঘুরে, এই হাফ প্যান্ট পরা কি মুসলমানের সংস্কৃতি না মুশরিকের সংস্কৃতি? মুশরিকের সংস্কৃতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। মুশরিকের সংস্কৃতি কালচার দ্বারা অনুসরণ করবে, হাশর হবে, নশর হবে, কিয়ামত হবে তাদের সাথে। হাশর হবে, নশর হবে, কিয়ামত হবে মুশরিকদের সাথে। যুব সমাজ মাথা চুল কাটে কাদেরকে দেখে দেখে? কি মাথা চুল কাটে কাদেরকে দেখে? দেখবেন যে সেলুন দোকানে চতুর্পাশে কতগুলো কাটিং আছে, বলে যে কি এই কাটিং দিবেন না এই কাটিং দিবেন না এই কাটিং দিবেন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 5 নম্বর, চারিদিকে আছে না যুবকেরা দেখায় দিয়ে এটার মতো। এখানে যে চুল কাটার ডিজাইন গুলো এগুলো কাদের? এগুলো সব বড় বড় খেলোয়াড়, গানের শিল্পী, বিভিন্ন রকমের মুশরিক অমুসলিমদের। আর মুসলিম যুবকেরা এগুলো দেখে দেখে চুলের কাটিং পছন্দ করে, মুসলিম যুবকেরা এদেরকে দেখে দেখে দাড়ির কাটিং পছন্দ করে, মুসলিম যুবকেরা এদেরকে দেখে দেখে ড্রেস পছন্দ করে, মুসলিম যুবকেরা এদেরকে দেখে দেখে হাতের মধ্যে ছুরি পরে। এখন মুসলিম যুবকেরা ছুরিও পরে, ছুরি পরতে ভালো লাগে। মুসলিম যুবকেরা মুশরিকদেরকে দেখে দেখে গলার মধ্যে চেইনও লাগায়, কানের দুল পরে। অর্থাৎ মুশরিকদেরকে দেখে দেখে যদি দেখে প্যান্টের এখান দিয়ে ছিঁড়া, তো নতুন প্যান্টের এখান দিয়ে কাড়ি দিয়ে ডিজাইন বানায়, মুশরিকদের অনুসরণ করে, করে না? এই মুশরিকদের অনুসরণকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক সূরা আন-নাসার 115 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া মান ইউশাকিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলের কালচার আমার রাসূলের সংস্কৃতি বাদ দিয়ে যদি তোমাদের কেউ কুফরি সংস্কৃতির অনুসরণ করে, সাহাবায়ে কেরামের কালচার বাদ দিয়ে কুফরি সংস্কৃতির অনুসরণ করে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, তোমাদের পরিণতি হবে জাহান্নাম। তাহলে মুশরিকি কালচার মুশরিকি সংস্কৃতি আজকের যুবক সালাম দিতে গেলে আসসালামু আলাইকুম বলে না, কি বলে? সালাম দে কেমনে আপনাদের দেশে? সালাম আলাইকুম, সালাম আলাইকুম বলে না। আবার কেউ কেউ মুখে কিছু বলে না, এমনি হাত তোলে। এই হাত তোলা ইহুদিদের খ্রিস্টানদের কালচার। সালাম আলাইকুম বলা এটা ইহুদি খ্রিস্টানের কালচার, এটা মুসলমানের কালচার নয়, আল্লাহ রসুল আর সাহাবাদের কালচার নয়। এই জন্য আল্লাহ রসুল আর সাহাবাদের কালচার বাদ দিয়ে ওই ইহুদিদের কালচার সালাম আলাইকুম, হাত দেওয়া, লাভ দেওয়া, এই জাতীয় কালচার অনুসরণ করা আমাদের যুবকদের জন্য হারাম। এরপরে যুব সমাজের বড় ধরনের সমস্যা আছে। যুব সমাজ আজকে ধূমপান করে, ধূমপান করে নাকি? বর্তমানে ক্লাস থ্রিতে উঠলে, ফোরে উঠলে ধূমপান করা শুরু করে। ধূমপান কি হালাল না হারাম? কি হালাল না হারাম? মাশাআল্লাহ, সবাই তো জানে, আবার পান করেন কেন? হারাম জেনে আবার খান কেন? ধূমপান কি ভালো জিনিস? ধূমপান হলো মিনাল খাবায়েস। ধূমপান হলো কি? আল্লাহ পাক বলেছেন ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। আল্লাহ বলেন বান্দা, পবিত্র খাবারগুলো তোমার জন্য হালাল, অপবিত্র খাবারগুলো তোমার জন্য হারাম করা হয়েছে। এই ধূমপান সিগারেট খাওয়া এটা খাবায়েস, অপবিত্র খাবার। বলে হুজুর অপবিত্র খাবার বুঝলেন কেমনে? আমরা এত সম্ভ্রান্ত লোকেরা, ভালো ভালো লোকেরা, নেতৃস্থানীয় লোকেরা খাই, আমরা কি নাপাক খাবার খাই নাকি? কি বলতে পারেন না? একবার আমি মদিনাতে গিয়ে মসজিদে নববীতে একজন বড় সাহেবকে জিজ্ঞাসা করলাম, আপনাদের এখানে সব জায়গায় লেখা আছে ধূমপান নিষিদ্ধ, কারণ এটা হলো মিনাল খাবায়েস, এটা নাপাক খাবার। আমি বললাম আমাদের দেশে সম্ভ্রান্ত লোকেরা, ভালো ভালো লোকেরা খায়, আপনারা লিখছেন এটা নাপাক খাবার, এটা খাবায়েস। মদিনার সম্মানিত শায়খ আমাকে বললেন, তুমি একটা জিনিস পরীক্ষা করলে বুঝতে পারবা এটা তৈয়বাত না খাবায়েস। তোমার দেশে গিয়ে দেখবা টয়লেটের ভিতরে এই সিগারেটের ধ্বংস অবশেষ পাওয়া যায়, কিন্তু টয়লেটের ভিতরে কোনোদিন কমলার খোসা পাওয়া যায় না, টয়লেটের ভিতরে কোনোদিন আঙ্গুরের খোসা পাওয়া যায় না, টয়লেটের ভিতরে কোনোদিন ভালো ভালো খাবারের কোনো খোসা পাওয়া যায় না। অর্থাৎ টয়লেটে ঢুকে টয়লেটের মধ্যে কেউ কোনোদিন ভাত খায় না, কেউ কোনোদিন কমলা খায় না, কেউ আপেল খায় না, কেউ বেদানা খায় না, কেউ আঙ্গুর খায় না, কিন্তু ওই টয়লেটের ভিতরে এই খাবারটা খায়। তাহলে এই খাবার, যে খাবার টয়লেটে খায়, এই খাবার পবিত্র না অপবিত্র? কি পবিত্র? এই খাবারটা খাবায়েস, এটা অপবিত্র খাবার, এই জন্য টয়লেটে বসিও খায়। আজকের যুব সমাজ এটাতে খুব অভ্যস্ত হয়ে যাচ্ছে দিন দিন। যুব সমাজের মধ্যে ব্যাপক হারে ধূমপানের সংস্কৃতি গড়ে উঠতেছে। আজকের যুব সংঘের যুবক ভাইদেরকে বলবো, খবরদার, ধূমপান তওবা করে ছেড়ে দিতে হবে। এরপরে যুব সমাজের আরো অনেকগুলা বর্তমানে জটিল জটিল সমস্যা আছে। আমরা যে প্রধান প্রধান কয়েকটা সমস্যার কথা বললাম, এই সমস্যাগুলো থেকে দূরে থাকতে হবে, তাহলে আমাদের এই যুব সমাজ হবে শাবাবে মক্কা, শাবাবে মদিনার মতো যুবক। আল্লাহ পাক এই গ্রামের, এই এলাকার যুব সমাজকে শাবাবে মদিনার মতো, শাবাবে মক্কার মতো যুবক বানিয়ে দিন। কি আমিনে বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজকে তাওহীদের সমাজ, শিরক মুক্ত সমাজ বানিয়ে দিন। আল্লাহ পাক এই গ্রামের প্রত্যেকটা মুমিন ভাই বোনকে আল্লাহ পাক ইমানের উসুল, ইমানের আরকান হাকাম, ইমান বঙ্গের কারণ জানার, বুজার, আমল করার দাওয়াত দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। এই গ্রামের উপর আল্লাহ পাক রহমত নাজিল করুন। এই গ্রামের সকল ভাই বোনকে আল্লাহ কোরআন সুন্নার অনুসারী বানিয়ে দিন। এই গ্রামের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করুন। সকলকে আল্লাহ বিশুদ্ধ ইমান নসিব করুন। বেদাত মুক্ত সুন্নতি জীবন যাপন করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।